اللہ نے ہمیں دنیا میں بھیجا ہے اور پیدا فرمایا ہے بہت وقت کے تھوڑے وقت کے لیے. انسان اپنی دنیا کی یہ زندگی پوری کر کے ایک نہ ایک دن مرے گا اور موت اسے آئے گی اور اسے آخرت کی ابدی زندگی کی طرف منتقل ہونا ہوگا, جس کی خبر ہر نبی نے اپنے اپنے زمانے کے لوگوں کو دی ہے. نحمدہ و نصلی علی رسولہ الکریم, اما بعد, محترم دوستان, بزرگ مہمان, بڑے خطبہ مسنونار پڑے بولتے ہیں جی اللہ جل شانہ اما نوالہ مانوش کے অল্প সময়ের জন্য সাময়িকের ভাবে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন. বলেন যে দোস্ত, মানুষকে আল্লাহ জাল্লা শানহু দুনিয়াতে অত্যন্ত অল্প সময় দিয়েছেন. বলেন যে এই সময় একদিন শেষ হবে, এরপরে মানুষ এই দুনিয়া ছাড়িয়ে চলে যেতে হবে, আর তার সামনে আরেক জিন্দগি আখেরাতে আসতেছে. বলেন যে মানুষ প্রত্যেকেই মরতে হবে, মরে এই দুনিয়াকে ত্যাগ করে চলে যেতে হবে. বলেন যে এই কথাটার সংবাদ আর খবর যত নবী দুনিয়াতে আসতেন, সমস্ত নবীগণ একই কথা বলছেন, একই খবর দিচ্ছেন যে এই দুনিয়ার থেকে মানুষ একদিন সেরে চলে যেতে হবে, আখেরাতে যেতে হবে. ইনসান কি জিন্দগি ক্যা হ্যা চন্দ দিনো কে লিয়ে খেল, বচপনে কে জমানে মে ইনসান খেল কুদ মে লাগতা হ্যা, ফির জওয়ানি মে শোশা اور زیب و زینت کے اندر میں دوستو اپنے آپ کو پھنساتا ہے اور اسی میں لگتا ہے, پھر میں دوستو زندگی کا باقی حصہ اسی چکر میں ہوتا ہے, مال کیسے بڑھ جائے, جائیدادیں کیسے ہاتھ میں آ جائے, آل اولاد کی فکر میں لگ جاتا ہے, اور اس کی میں دوستو زندگی پوری ہو جاتی ہے. لیکن اگر اس نے اسی میں اپنے آپ کو لگایا, کھیل کود میں, زیب و زینت و خواہشات کی جو چکر میں پڑا رہا, اور مال اور جائیداد اور جاگیروں اور آل اولاد کے چکر میں پڑا رہا, اور اس نے اپنی آخرت کی زندگی کی فکر نہیں کی, تو قرآن اس بات کو کہہ رہا ہے کہ انسان کے لیے موت کے بعد دو دو دو جگہوں کے میں سے ایک جگہ میں اسے جانا ہے. ہاں, اسے یا تو ہمیشہ کے عذاب میں رہے گا, سخت عذاب میں مبتلا ہوگا, یا پھر اگر اس نے دنیا کی زندگی میں اپنی آخرت کو سامنے رکھ کر زندگی گزاری ہوگی کہ مجھے تو مرنا ہے اور مرنے کے بعد اللہ کے سامنے جانا ہے, اپنی زندگی کا حساب دینا ہے, اگر اس نے اس تمام اس کو سامنے رکھ کر زندگی گزاری ہوگی تو پھر میرے بھائیو اس کے لیے ہمیشہ کی اللہ کی طرف سے مغفرت اور اللہ کی میرے دوستوں خوشنودی کا پروانہ ہے. یہ میرے بھائیوں انسان کی زندگی جو دنیا کی ہے, یہ زندگی اس کی میرے دوستوں بہت ہی اہم اور بہت ہی میرے دوستوں قیمتی زندگی ہے. کیوں کہ اگر اس نے اس زندگی میں اپنی آخرت کو بنا لیا اور آخرت کو بنا کے وہ زندگی گزاری, تو پھر یہ ہمیشہ ہمیشہ کی زندگی میں ہمیشہ ہمیشہ کے لیے کامیاب ہو کر اللہ کی نعمتوں کا مستحق بن جائے گا, جہاں اسے ہمیشہ کے لیے نعمت رکھا جائے گا. تو بولیں جی دوست, مانوشر زندگی کا دنیا سے کی بھاوے چلتے تھے؟ بولیں جی پرتھم تو مانوشر بچپنی حالتے بولیں جی کھیل تمشار مدد تر سمے کا, بولیں جی جوانی مانوش جوان ہو گل, تو بولیں جی جوانی سمے سے سازار دوزار مدد کی کرے سے তার নিজেকে সুন্দর করে সাজাইতে পারে? বলেন যে সেই ফিকিরের মধ্যে সে থাকে. বলেন যে অনেক পরে জওয়ানি শেষ হয়ে গেল, বলেন যে জওয়ানির পরে আসে তার মধ্যে ফিকির, কি করে আমি মাল জমা করব? তো বলেন যে কি করে আমি মাল বানাইতে পারবো, আমার মাল কি করে বেশি হয়, সেটার ফিকিরে সে থাকে. এরপরে বলেন যে তার চিন্তার ফিকির হলো তার বাচ্চাদের জন্য, আওলাদের জন্য, ছেলে মেয়ের ফিকিরের মধ্যে থাকে. বলেন যে এগুলার জিন্দগি আমার কি করে বনবে, সেই ফিকিরের মধ্যে মানুষ লাগে. বলেন যে দুস্থ মানুষের জিন্দগিটা দুনিয়াতে এইভাবেই খতম হয়। তো বলেন যে একজন মানুষ দুনিয়াতে এসে এরকম ভাবে খেল তামসার মধ্যে আর সাজা ভুজার মধ্যে আর এমনি ভাবে সে মাল জমা করার পিছনে লাগলো, আর ছেলে মেয়ের ফিকিরের মধ্যেই তার জিন্দগিটা শেষ করে দিল. মৌতের পরে যে তার আখেরাত আসতেছে, সে আখেরাতকে সে ভুলিয়ে গেল, আখেরাতের সে কোনো চিন্তার ফিকিরই করলো না, আখেরাতের সে কোনো তৈয়ারি করলো না. তো বলে যে দুস্ত সে আখেরাতকে ভুলিয়ে গেল, তো মুহূর্তের পরে মানুষকে দুই জায়গার মধ্যে এক জায়গায় যেতে হবে. আল্লাহ জাল্লা শানহু মানুষের জন্য মৌতের পরে দুইটা জায়গা তৈরি করে রাখছেন। একটা তো হইল আল্লাহ জাল্লা শানহু মানুষের জন্য আযাব আর শাস্তির জায়গা বানাইছেন, আর বলেন যে আরেকটা জায়গা এরকম যেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। তো যেই ব্যক্তি বলেন যে তার সামনে আখেরাত নাই, বলেন যে আখেরাতকে সে ভুলিয়া গেল আর দুনিয়ার এই সমস্ত চিজ আসবাবের পিছনেই সে পড়ল, এই মাল দৌলত আর সন্তানদের পিছনে পড়িয়া গেল, তো বলে যে তার মৌতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শাস্তির জায়গা রাখছেন কঠিন শাস্তি, বলেন যে সেইখানের মধ্যে তার যাইতে হবে, বলেন যে সেই শাস্তির মধ্যে সে যেয়ে পড়তে হবে। আর একজন বলে যে দুস্থ সেই দুনিয়াতে তার জিন্দগিটাকে আখেরাতকে সামনে রেখে চলল, আর বলেন যে তার আখেরাতকে বানাইবার ফিকির করলো, আর আখেরাতের জন্যই সে চেষ্টা ফিকির আর মেহনত করতে রইল, বলে যে সেও মরবে, বলে যে যখন তার মৌত আসবে মৌতের পরে যখন সে আখেরাতে চলে যাবে, তো বলে যে দুস্থ সে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তার গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দিবেন, আর এমনিভাবে আল্লাহ জাল্লা শানহু রেজার সন্তুষ্টি সে লাভ করতে পারবে। আর বলেন যে ভাই দুস্থ আখেরাতের জন্য যখন সে এই দুনিয়াতে তৈরি করলো মৌতকে সবসময় তার স্মরণ রাখলো, আর বলেন যে দুস্থ আখেরাতকে সে বানাইয়া এই দুনিয়ার থেকে যদি সে যায় আর সে যখন আখেরাতের মধ্যে পড়বে তো আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালু তার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে চিরদিন তাকে রাখবেন, যেইখানে আল্লাহর নিয়ামত আর সন্তুষ্টি আছে সেইখানের মধ্যে সে চিরদিন বাস করতে থাকবে। আখরত কি আবাদি হ্যায় জিন্দগি জিসমে আল্লাহ তাআলা শানহু আপনে বন্দো কি তমাম চাহতো কো পুরি করেগা, জি কি হর চাহত কে পুরা করনে কি জগহ জন্নত হ্যায় দুনিয়া নেই হ্যায় বলকে আখরত কি আবাদি জিন্দগি মে আল্লাহ তাআলা শানহু হমেশা হমেশা কে লিয়ে আপনে বন্দো আপনে বন্দো কি জি কি চাহতো কো পুরা করেগা, অর আল্লাহ নে মৌত কে বাদ জন্নত মে আপনে বন্দো কি জি কি চাহতো কে পুরা করনে কা পুরা ইন্তজাম কর পুরা ইন্তজাম রাখা হ্যায় অর ইসকে লিয়ে আল্লাহ তাআলা শানহু আপনে বন্দো কো ইস দুনিয়া কি জিন্দগি মে ইসকি তরগিব দে রাহা হ্যায় কি দুনিয়া কি জিন্দগি মে দুনিয়া কি লাহ ও লাইব মে অর দুনিয়া কি জেব ও জিনত মে অর দুনিয়া কে বনানে কে চক্কর কে বজায় হমে ওর আপকো আল্লাহ তরগিব দে রাহা হ্যায় ও আখিরত কি আবাদি জিন্দগি জো জন্নত কি জিন্দগি হ্যায় উস জিন্দগি কি তরফ আগে বহো এক দূসরে সে আগে বড়নে কি কোশিশ করো আর আপনি আখিরত কি জিন্দগি কি বানাও اور آخرت کی زندگی بننے کے لیے کیا کرنا ہے وَإِتَّقِ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ جو لوگ دنیا میں اپنی ایمان کے بنانے کی محنت میں لگیں گے اور اللہ اللہ کے رسولوں پر ایمان کی محنت کریں گے ان کے لیے اللہ نے آخرت میں جنت کو تیار کیا ہے لہذا دنیا میرے دوستو ایمان کی محنت کی جگہ ہے اور ایمان کے بنانے کی محنت کی جگہ ہے جو اپنے ایمان کو بنانے کی محنت میں لگے گا چاہے وہ مالدار ہو چاہے غریب ہو چاہے وزیر ہو چاہے بادشاہ ہو اور چاہے مرد ہو چاہے عورت ہو چاہے تاجر ہو چاہے کاشتکار ہو جو بھی ہو جہاں کہیں بھی ہو اگر اس نے اپنے ایمان کے بنانے کی محنت اپنے آپ کو لگایا اور آخرت میں کام آنے والے اعمال پر اپنے آپ کو لگایا اور اپنی ذات سے ایمان اور اعمال بناتے ہوئے ہم چونکہ اللہ کے پیارے نبی کی امت میں ہیں لہذا ہمارے ذمے ایمان بناتے ہوئے دوسرے انسانوں میں ایمان زندہ ہو اور دین زندہ ہو اس کی محنت کرتے ہوئے جو بھی دنیا زندگی گزارے گا یہ آخرت کی ابدی زندگی میں ہمیشہ ہمیشہ کے لیے کامیاب ہو جائے گا۔ তোমার যে ভাই দুস্থ মানুষের সেই দুনিয়ার জিন্দগি কেউ বলেন যে এই দুনিয়ার জিন্দগিতে সে তার নিজেকে সেই খেলাধুলার মধ্যে আর সাজানোর মধ্যে আর এমনি ভাবে দুনিয়া বাড়ানোর পিছনে লাগাইল না, বলেন যে সে তার নিজেকে এই সমস্ত থেকে বাঁচাইয়া রাখলো আর সে আখেরাত বানাইবার ফিকির করলো আর দুনিয়াতে এই অল্প সময়ের জিন্দগিটা আল্লাহ জাল্লা শানহু তাকে দান করছেন সেটাকে সেই আখেরাত বানানোর পিছনে লাগাই দিল আর সে আখেরাতের ফিকির করলো, তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ এটার জন্য বলেন যে তার মৌতের পরে আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালু বিশাল তার জন্য এরকম ভাবে নিয়ামত সমূহ তৈরি করে রাখছেন। তো বলেন যে ভাই দুস্থ আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালু স্বয়ং বন্দাকে তরগিব দিতেছেন, উৎসাহ দিচ্ছেন যে এই দুনিয়ার তুমি আমার বন্দার দুনিয়াতে তোমার নিজেকে সেই খেলাধুলার থেকে আর নিজেকে সাজানো গুজানোর থেকে আর দুনিয়া বানানোর থেকে তুমি বাঁচাও, আর তুমি নিজে তোমার আখেরাত বানানোর মধ্যে লাগো। তুমি যদি আখেরাত বানানোর মধ্যে লাগো, তুমি আমার কাছে আখেরাতে যখন আসবে, আসার পরে তোমার জন্য আমি এই সমস্ত নিয়ামত চিরস্থায়ী নিয়ামতের মধ্যে তোমাকে আমি জায়গা দিয়ে দিব, তুমি চিরদিনের জন্য কামিয়াবি আর সফলতার মধ্যে থাকবে। এই জন্য আমাদের আখেরাতকে বানাইবার জন্য আল্লাহ জানলা শানহ আমাদেরকে এই দুনিয়াতে তরগিব দিচ্ছেন। বলে যে দুনিয়াটা হইল মানুষের আখেরাত বানানোর জায়গা, এখান থেকে সে আখেরাত বানাইয়া সেই আখেরাতে যাবে, তো সেখানে যাওয়ার পরে আল্লাহ জানলা শানহ মানাওয়ালু তাকে সফলতার কামিয়াবি দান করবেন। কিন্তু বলেন যে ভাই বুঝুন দুস্থ, আল্লাহ জানলা শানহ মানাওয়ালু কিসের দ্বারা আমাদের আখেরাতকে বানাইবেন? বলেন যে সেটার দিক সেই কথাও আল্লাহ জানলা শানহ বলিয়ে দিচ্ছেন যে আমি তো আখেরাত বানাইছি পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য। আর বলেন যে মুত্তাকি কে হবে? বলেন যে আল্লাহর উপরে ইমান আনলো এবং আল্লাহর উপরে ইমান আনার সাথে সাথে সে ভালো আমল করলো, নেক আমল করলো। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই আখেরাতের সেই জান্নাত আর তার চিরস্থায়ী নিয়ামত সমূহ আমি তৈয়ার করে রাখছি। তো বলেন যে দোস্ত, আমরা যদি আমাদের আখেরাতকে বানাইতে চাই তাহলে আমাদের প্রথম আমাদের ইমান বানাইতে হবে। আর বলেন যে ভাই দুস্থ, ইমান বানানোর মেহনতের মধ্যে আমাদের লাগতে হবে। বলেন যে যখন যে কেউ দুনিয়াতে এই দুনিয়াতে যে কেউ নিজে ইমান বানানোর মেহনতের মধ্যে লাগবে আর সে ইমান বানাইবে, আমলকে সুন্দর করবে, আল্লাহ জাল্লা শানহু আমানাওয়ালু তাকে সফলতার কামিয়াবি দিয়ে দিবেন। বলেন যে একজন মানদার সে ইমান বানানোর মেহনতের মধ্যে নিজেকে লাগাইল, ইমান বানাইল, চাই একজন এরকম ফকির গরিব মানুষ সে তার নিজেকে ইমান বানানোর মেহনতের মধ্যে লাগাইলো আর ইমানকে বানাইলো। ঠিক এমনি ভাবে একজন বাদশাহ অথবা একজন মন্ত্রী বলেন যে সেও তার নিজেকে ইমান বানানোর মেহনতের মধ্যে লাগাই সে তার ইমানকে বানাই নিল। বলেন যে চাই একজন ব্যবসায়ী হোক আর চাই এরকম ভাবে একজন সাধারণ মানুষই হোক, চাই পুরুষ হোক মহিলা, বলেন যেই দেখি তার নিজেকে ইমান বানানোর মেহনতের মধ্যে লাগাবে এবং সে তার ইমানকে সুন্দর করবে, বানাইবে এবং আমলকে বানাইবে। বানানোর পরে বলেন যে ভাই দুস্থ, ইমান আমল নিয়ে যাবে, তো আল্লাহ জাল্লা শানহু আমানাওয়ালহু তার জন্য বলেন যে আখেরাতের সব ধরনের কামিয়াবি আর সফলতা, আর বলেন যে নিয়ামত সমূহ তারই জন্য তৈয়ার করে রাখছেন। আর বলেন যে ভাই বুজুর্গরা দুস্থ, আমাদের জন্য দুইটা কামই করতে হবে। একটা তো হইল আমরা নিজেকে নিজে ইমানের মেহনতের মধ্যে লাগাইতে হবে, আমাদের ইমানকে বানাইতে হবে, এমনি ভাবে আমাদের আমলকে সুন্দর করতে হবে। আর এর সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে ইমান আসুক, দুনিয়ার সমস্ত মানুষ ইমানদার বনুক এবং দুনিয়ার সমস্ত মানুষের ইমান সুন্দর, আমল সুন্দর হোক, আমল দুরুস্ত হোক। বলেন যে আমাদের সেই দুটা মেহনতই করতে হবে, এক তো আমার নিজের জাতির উপরেও মেহনত করতে হবে, এমনি সারা দুনিয়ার সমস্ত মানুষ কি করে ইমান আমল ওরা বলে, এই দুনো মেহনত আমাদের একই সঙ্গে করে চলতে হবে। হর নবীনে ইমান জিন্দগি মে লানে কে লিয়ে আর ইমান দিল কে ভিতর উতারনে কে লিয়ে হর নবী নে আপনি উম্মত সে একই বাত কহি হ্যায় কি আপনি জবান কা বোল ঈমানি বোল বানাও, আপনি জবান সে ঈমান কো বোলো আর ঈমান কি দাওয়াত দো, জিতনা ঈমান কি দাওয়াত দি জায়েগি আর ঈমান কো বোলা জায়েগা আর ঈমান কো সুনা জায়েগা আর ঈমান কো সোচা জায়েগা। আল্লাহ সে হোনে কো বোলনা, আল্লাহ সে হোনে কো সুননা আর আল্লাহ সে হোনে কো সোচনা, ये तीन चीजें हैं। अगर इंसान इसके मुताबिक अपने और को गुजारेगा तो फिर ये ईमान दिल की गहराइयों में उतरेगा और दिल की गहराइयों में उतारना मकसूद है। ईमान की जगह दिल है, जबान तो ईमान के जाहिर करने की जगह है, ईमान की असल जगह तो दिल है और दिल की गहराइयों में बात को उतारने के लिए ईमान की दावत है। जितना हम ईमान की दावत देंगे, अल्लाह के गैर से न होने को बोलेंगे, इसलिए कि कलमे में सबसे पहले नफी है, ला इलाहा पहले है और इल्लल्लाह बाद में है। सबसे पहले अल्लाह के मां सिवा की नफी करना और अल्लाह के गैर से न होने को बोलना, चाहे वो मुल्क हो, चाहे माल हो, जमीन और आसमान हो, या जमीन और आसमान के बीच में जितनी मखलूकात हैं, चूंटी से लेकर जिब्राइल तक, আল্লাহ কে সিবা জিতনি মখলুক আজ হ্যাঁ ইনসে না হোনা আর ইনসে না হোনে কো বোলনা আর ইসসে না হোনে কো কহনা আর ইসকি দাওয়াত দেনা আর ইসকো সুননা আর ইসি কো সোচনা ইসকে জরিয়ে দিল মে ঈমান উতরতা হ্যায় আর ঈমান দিল মে উতরনে কে বাদ ঈমান ইনসান কি জিন্দগি মে জাহির হোতা হ্যায় ইয়ে ঈমান কি দাওয়াত হর নবী লেকর আয়ে আর হর নবী নে আপনি উম্মত কো ইসকি তরফ বুলায়া কি ইয়েহি রাস্তা ইনসান কি আখিরত কি আবাদি জিন্দগি মে কামিয়াব হোনে কা রাস্তা হ্যায় আর ইয়েহি ঈমান কা রাস্তা ইনসান কি দুনিয়া কি জিন্দগি মে আল্লাহ কি মদদো কো হাসিল করনা আর আল্লাহ কি কুদরত কো আপনে মুহাফিজ করনে কে লিয়ে আর দুনিয়া কি জিন্দগি মে আমন ও আমান আর সালামতি হাসিল করনে কে লিয়ে হ্যায় یہ انسان کی سب سے بڑی اور سب سے پہلی ضرورت ہے کہ دنیا کا ہر انسان سب سے پہلے ایمان کی محنت کر کے یعنی ایمان کی دعوت دے کر اور ایمان کے لیے اپنی جانی مالی قربانی دے کر ایمان کی دعوت کو زندگی میں اختیار کرتے ہوئے زندگی گزارے گا جس کے نتیجے میں ایمان اس کے دل میں اترے گا سمجھے بھائی دوستو بزرگوں ইমান কি করে আমাদের বন্ধে এজন্য যত নবী দুনিয়াতে আসতেন সমস্ত আম্বিয়া আলাইহিস্সালাতু ওয়াস্সালাম এসে বলছেন দেখো তোমাদের জবানের ভুলটা তোমাদের ঠিক করতে হবে দুরুস্ত করতে হবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়রত থেকে না হওয়ার কথা তোমাদের বলতে হবে বলেন যে সেই কথার মধ্যে তোমাদের জবানকে লাগাইতে হবে এবং তোমরা যখন বলবে তো আল্লাহ থেকে না হওয়ার আল্লাহ থেকে হওয়া সেই কথাটা তোমাদের বলতে হবে এমনি ভাবে সেই কথার দাওয়াত তোমাদেরকে দিতে হবে বলে যে দোস্ত এত হইল আমার জবানকে আল্লাহ থেকে না হওয়ার আল্লাহ থেকে হয় এই কথার মধ্যে আমাদের লাগাইতে হবে দুই নম্বর আমাদের কানে যে শুনবো কানের দ্বারা বলেন যে সেই শোনাটাও আমাদের সেই লাইনই শুনতে হবে যে আল্লাহ থেকেই সব কিছু হয় মখলুক কিছুই করতে পারে না বলেন যে সেই কথা আমাদের শুনতে হবে তৃতীয় জিনিস হইল দোস্ত আমাদের কি বলেন যে চিন্তার ফিকির কেউ সেটার মধ্যেই লাগাইতে হবে আল্লাহ জাল্লা শাহানু উনি সব কিছু করেন করনেওয়ালা জাত উনি মখলুক কিছুই করতে পারে না তো বলেন যে দোস্ত এই তিন লাইনে মানুষের ইমান দিলের মধ্যে প্রবেশ করে বলেন যে দিলের মধ্যে ইমানকে বানানোর জন্য ইমানকে পৌঁছাবার জন্য এই তিনটা লাইন এই জন্য এক হইলো আমাদের জবানের দ্বারা বলতে হবে দুই নম্বর আমাদের শুনতে হবে আর তিন নম্বর জিনিস হইলো আমাদের চিন্তার ফিকিরই কথার করতে হবে তো বলেন যে ভাই দোস্ত এই জন্য ইমান বানাবার জন্য সবচেয়ে প্রথম জিনিস যেটা আমরা যেই কথা আমাদের বলতে হবে আমাদের জবানকে সেটার মধ্যে ব্যবহার করতে হবে বলে যে দোস্ত সেটা হইল যে আমরা মখলুক থেকে না হওয়া সেই কথাটাকে আমাদের বলতে হবে আর এই কথা আমাদের দাওয়াত লাগাইতে হবে বলে যে ইমানের কলমার মধ্যে প্রথম হইল নবী লা ইলাহা সেটা হইল সবের আগে বলেন ইল্লাল্লাহ তো বলে যে ভাই এর দ্বারা যত মখলুক আছে বলেন যে বিবি লেখার থেকে শুরু করে হযরত জিব্রাইল আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত মখলুক বলেন যে এই মখলুকের নবী আমাদের করতে হবে যে এই মখলুকের হাতে কিছুই নাই মখলুক কিছুই করতে পারে না বলেন যে এই কথাটা আমাদের জবানের দ্বারা বলতে হবে আমার এই কথার দাওয়াত আমাদেরকে দিতে হবে এই কথার চিন্তার ফিকিরও আমাদের করতে হবে বলেন যে ভাই যখন এই কথা আমরা বলতে থাকবো আর এই কথার দাওয়াত আমরা লাগাইব বলেন যত বেশি দাওয়াত দিব আর এই কথা আমরা আপসে বলবো চিন্তা করবো তো বলেন যে সেটা যে আমাদের দিলের মধ্যে প্রবেশ করবে তার আসর আমাদের দিলের মধ্যে পড়বে বলেন যে দোস্ত ইমানের আসল জায়গা জবান নয় বলকি ইমানের জায়গা হইল মানুষের দিল অন্তর আর বলেন যে জবানটা হইল মানুষের ইমান প্রকাশ পাওয়ার জায়গা হইল ইমান প্রকাশ হয় জবানের দ্বারা বলেন যে দোস্ত এই জন্য আমাদের মেহনত করে বলেন যে প্রথমেই আমাদের ইমানকে বানাইতে হবে বলেন যে যখন আমরা এইরকম ভাবে মখলুকের নফি করবো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যার থেকে সব কিছু হয় এই কথা যখন আমরা বেশি বলতে থাকবো ইমানের দাওয়াতের মধ্যে রাখবো তো এর দ্বারা আমাদের ইমান বলবে তো বলেন যে ভাই দোস্ত যখন ইমান আমাদের মেহনতের দ্বারা ইমান বলে যাবে তো ইমান বলার কারণে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ানহু আখিরাতের মধ্যে আমাদেরকে সফলতার কামিয়াবি দান করবেন বলেন যে আখিরাতের জিন্দগিকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বানিয়ে দেবেন আর সেইখানে সফলতার কামিয়াবি চিরস্থায়ী ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন আর এ বলেন যে দুস্ত দুনিয়াতে যখন ইমান মানুষের বন্ধে বলেন যে দুনিয়াতে ইমান বনার বরকতে ইমানি জিন্দগি যখন মানুষের মধ্যে আসবে এর দ্বারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহর গায়বী সাহায্য আর মদত দান করবেন। বলেন যে মানুষ যদি চায় তার পক্ষে আল্লাহ জাল্লা শানহু গায়বী সাহায্য আর মদত আসুক। বলেন যে সেটার জন্য সে প্রথম তার ইমানকে বানাইতে হবে, ইমানই জিন্দিগি তার বানাইতে হবে দাওয়াত দিয়া। আর বলে যে যখন ইমান বন্ধে যেরকম গায়বী সাহায্য মদত পাবে, ঠিক এমনি পাবে দুনিয়াতে নিরাপত্তা, আর নিরাপত্তা কায়েম হবে আর মানুষের জন্য দুনিয়াতে আমারের জিন্দগি আসবে। দুনিয়ার জিন্দগিকে আল্লাহ জান্নাত শানহু মানওয়ালহু মানুষের সুন্দর করবেন সেই ইমানের বরকতে। মেরে আজিজ মেরে ভাইও, আল্লাহ সে হোনে কো, আল্লাহ কে গায়র সে না হোনে কো, আর আল্লাহ কে জাত আলী সে হোনে কো, আজ কি জিতনা আপনি জবান সে কহেগা বোলেগা শুনেগা ইতনা ইয়কিন দিল মে উতরেগা। আর কলমে কা দূসরা জুজ জো হ্যায় মোহাম্মদুর রাসূলুল্লাহ, ইস জুজ সে মেরে দোস্তো ইস ইয়কিন কো দিল মে উতারনা হ্যায় কি আল্লাহ কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জো জিন্দেগি গুজারনে কা তরীকা লেকার আয়ে হ্যায় উস তরীকে হায়াত কে খিলাফ জিতনি জিন্দেগি গুজারনে কে তরীকে হ্যায় চাহে ও কিসি কে হো, মশরিক ওয়ালে কে হো ইয়া মগরিব ওয়ালো কে হো, জিসকে তরীকে ভি আল্লাহ কে নবী কে তরীকে কে খিলাফ হোঙ্গে ইসমে জিন্দেগি আগর গুজারেগা ইনসান তো ইনসান নাকাম হোগা, কবি কামিয়াব নাই হো সকতা। আর কামিয়াব হোনে কা রাস্তা সির্ফ এক হি হ্যায় আর ও তরীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যায় কি আল্লাহ কে প্যারে নবী আল্লাহ কি দর সে জিন্দগি গুজারনে কা জো তরীকা লেকার আয়ে জিসে দীন কহতে হ্যায় ইসি মে ইনসান কি কামিয়াবি হ্যায়, দুনিয়া ওর আখিরত কি কামিয়াবি ইসি মে হ্যায়। আল্লাহ কিয়া ইয়হি জাবতা হ্যায়, আল্লাহ উসি কো কামিয়াব করেগা জো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লালে তরীকে হায়াত ও জিন্দগি মে আপনায়েগা, আপনি তিজারত মে, আপনি কারোবার মে, আপনি মেজর সে হুকুমত মে, আপনি মুলাজমত মে, আপনি জন সে শোবে মে ও হ্যায়, উস শোবে মে হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বতায়ে তরীকে কো ইখতিয়ার করেগা, ইস পর আল্লাহ ইসে কামিয়াব করেগা। কামিয়াবি মুলক ও মাল মে নাই হ্যায় আর কামিয়াবি দুনিয়া কি মনসব আর ওয়াজারাতো মে নাই হ্যায়, দুনিয়া কি চিজো মে নাই হ্যায়, ইন চিজো মে ইনসান আল্লাহ পর ইয়কিন করতে হুয়ে আর আল্লাহ কে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বতায়ে তরীকে হায়াত কো ইখতিয়ার করতে হুয়ে জিন্দগি গুজারেগা, ইস পর আল্লাহ ইসকে লিয়ে কামিয়াবি কা রাস্তা করেগা। বরনা ইয়ে সব কুছ হতে হুয়ে আগর ইনসান আল্লাহ কি জাত ও সিফাত পর ইয়কিন হাসিল কিয়ে বগৈর আর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বতায়ে তরীকে হায়াত কে খিলাফ আগর জিন্দগি গুজারেগা তো আল্লাহ তাআলা হর হাল মে ইসকো নাকাম করেঙ্গে। বলে যে দোস্ত এত হলো আল্লাহ জাল্লা শানহুর জাত থেকে হয় ইমান বানাইবার জন্য সেটা বলতে হবে, আর বলেন যে মায়ের থেকে হয় না এই কথা আমাদের বলতে হবে, এমনি ভাবে আল্লাহর জাত থেকে হয় বলেন যে আল্লাহর জাত থেকেই সব কিছু হয় সেই কথাটাই আমাদের বলতে হবে, আর এর সাথে ইমান বানাইবার জন্য দ্বিতীয় কামটা যেটা আমার করতে হবে বলেন যে সেটা হইল কলমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন যে দুনিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জিন্দগি চালানোর জন্য যে একটা তরিকা নিয়ে আসতেন, যেটা নবীর তরিকা যে নিয়ে আসতেন, বলেন যে এই তরিকা বাদ দিয়া দুনিয়াতে বলেন যে যত তরিকা মানুষে বানাইছে আর যত নিয়ম বানাইছে নীতি বানাইছে, বলেন যে চাই পূর্ব হওয়ারাই বানাক বা পশ্চিম হওয়ারাই বানাক, বলেন যে যত নীতি আর নিয়ম চালু মানুষের জিন্দগিকে চালানোর জন্য, বলেন যে সমস্ত ওই সমস্ত তরিকা আর পদ্ধতি বলেন যে সেইগুলায় মানুষকে ধ্বংসের মধ্যে পৌঁছাইবে, সেখানে মানুষের কোনো কামিয়াবি নাই, নাজাত নাই, মানুষের মুক্তি সেখানের মধ্যে নাই, চাই যে কোনো কেউ যে কোনো ধরনের তরিকা আর রাস্তা চালু করুক, মানুষের কামিয়াবি আর সফলতার জন্য একমাত্র আল্লাহ জাল্লা শানহু মানওয়ালহুর পক্ষ থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা নিয়ে আসলেন আর বলেন যে যেই জিন্দগি নিয়ে আসলেন, বলেন যে সেই তরিকার নিয়মকে যে ধরবে আর যে আপনাইবে আল্লাহ জাল্লা শানহু মানওয়ালহু তাকেই সফলতা এবং কামিয়াবি দান করবেন। বলেন যে দোস্ত যে কেউ হোক, একজনের যদি বাদশাহ হোক বা মন্ত্রী হোক, চাই সে চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, যদি সে নবীর তরিকার ধারণারে না, নবীর তরিকার থেকে আলাদা হয়ে গেল, তার সে অন্য কোন তরিকায় সে তার শিকারের মধ্যে তার সেই লাইনকে পরিচালনা করলো। বলেন যে সে সেখানে নাকাম হবে, ধ্বংস হবে, কামিয়াবি কখনো পাবে না। কিন্তু বলে যে দুস্থ কামিয়াবি যদি চায় তো সে যে যেখানে আছে, বলে যে একজন বাদশাহ তার বাদশাহীর মধ্যে যদি রসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র তরিকা এমনি ভাবে একজন বলেন যে ওজির মন্ত্রী সে তার মন্ত্রিত্বের মধ্যে বলে যে রসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে ধরলো আপনাইল, এমনি একজন ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে চাকরিজীবী তার চাকরির মধ্যে বলেন যে সে রসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরিত তরিকা অর্থাৎ দিন, বলে যে সেই দিনকে সে তার আপনাইল, আর ওই দিন মতো সে তার লাইনকে পরিচালনা করলো, তার জিন্দগি সেইখানে চালাইল। তো আল্লাহ জাল্লা শানুহু যে যেই লাইনে যেই জায়গায় থাকবে সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতার কামিয়াবি দান করবে। বলে যে ভাই দুস্ত, এই জন্য একজন বাচ্চাহীর মধ্যে আল্লাহর জাতের একিন করার, আল্লাহর জাতের উপরে একিন রাখার সাথে রসুলের পাশ সালামের তরিকায় যদি বাচ্চাই চালায় সেও কামিয়াব হবে, এমনি একজন অজির সেও কামিয়াব হবে, ব্যবসায়ী যদি এরকম আল্লাহর জাতের উপরে একিন রাখে আর রসুলের পাশ সালামের সেই তরিকা নেয়া সে তার রাস্তায় সেই ব্যবসা চালায়, তো তাকে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়াল হো সফলতার কামিয়াবি দিয়া দিবেন। তো বলে যে ভাই দুস্ত, এই জন্য আমরা যে যেই লাইনে আছি যেখানে আছি এক দুই কামি আমার এক দুইটা জিনিস আমাদের নিয়ে আসতে হবে। এক তো আল্লাহ জাল্লা শানহু জাতের একিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে আমাদের একিন নিয়ে আসতে হবে, আল্লাহর জাতের একিনের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যখন আমাদের জিন্দগিকে আমরা চালাইব তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহান্নামেই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা এবং কামিয়াবি দিয়া দিবেন। মেরে আজিজ মেরে ভাইও, আজ কা ইনসান আর আজ কা মুসলমান দুনিয়া মে নাকাম ইসলি হ্যায় আর হরেক আপনি নাকামি কা ইকরার আপনি জবান সে কর রাহা হ্যায়, চাহে মালদার হো চাহে গরিব হো চাহে হুকুমত ওয়ালা হো চাহে ডিগ্রি ওয়ালা হো জো ভি হ্যায় মজদুর হো চাহে গরিব হো, ইয়ে সব কি জবানো পর এক জুমলা হরেক কি জবান পর হ্যায় মে বহুত পরেশান হো, मैं बहुत परेशान हूं, मुझे मैं टेंशन में हूं, मैं परेशान में हूं, मौली साहब बहुत मसाइल है हमारे और बड़े मसाइल में हम घिरे हुए हैं, ये हर एक की जबान का बोल है, चाहे वो मालदार हो चाहे वो गरीब हो मर्द हो या औरतें हो, तमाम की जबान का एक ही बोल है, ये इनकी नाकामी के बोल है कि हम नाकाम हैं। तो माल वाला माल में नाकाम अपने आप को बता रहा है, হুকুমত বালা হুকুমত আপনি আপ নাকাম বতা রা হ্যায়, গরিব আপনি গুরবত আপনি আপ নাকাম বতা রা হ্যায়, তমাম দুনিয়া মে হর ইনসান কি জবান কা ইয়ে বোল হ্যায়, হ্যাঁ ক্যুঁ নাকাম হ্যায়, নাকাম ইসলিয়ে নেই হ্যায় কি ইনকে পাশ মাল নেই হ্যায়, নাকাম ইসলিয়ে নেই কি ইনকে পাশ হুকুমত নেই হ্যায়, নাকাম ইসলিয়ে নেই হ্যায় কি ইনকে পাশ দুনিয়া কে মাল মতা নেই হ্যায়, হরেক আপনি আপনি শোবে মে নাকাম হোনে কো কহ রা হ্যায়, इसका मतलब यह है इन चीजों के होते नाकाम इसलिए है मेरे भाइयों कि इनकी जिंदगी में अल्लाह ने जो जाब्ता बताया कामयाबी का वो जाब्ते के मुताबिक इनकी जिंदगियां नहीं है, इनकी इनके पास ईमान वो ईमानी ताकत जो ईमानी ताकत इन्हें खुदा के अहकाम पर चलाती है वो ईमानी ताकत इनके पास नहीं है और इनकी जिंदगियां अल्लाह के अहकाम पर नहीं है بلکہ احکام خداوندی کے خلاف ہر ایک انسان اپنے آنکھوں کے دھوکے کی بنیاد پر زندگی گزار رہا ہے اور خواہشات کی زندگی گزار رہا ہے جس کی بنیاد پر آسمان سے ان کی ناکامی کا فیصلہ آیا ہے اور یہ ناکام ہو رہے ہیں اور جب تک دنیا کے انسان اپنے آپ کو ایمان اور ایمانی زندگی پر نہیں لائیں گے وہاں تک ان کی پریشانیاں دنیا کی ختم نہیں ہوں گی اور یہ موت کے بعد بھی اگر اللہ نے ان پر رحم نہیں کیا اور خدا کی رحمت کے آغوش میں انہیں جگہ نہ ملی تو یہ وہاں بھی ہمیشہ کے لیے ناکام ہوں گے اور ہمیشہ کے عذاب شدید میں یہ اپنے آپ کو جہنم کی دستیاب میں یہ انسان ڈالا جائے گا۔ اس لیے میرے بھائیوں سب سے پہلی فکر کرنے کی چیز جو ہے ہم سب کے لیے چاہے ہم فاقے کی زندگی گزارتے ہوں اور چاہے ہم مالدار ہوں جس حال میں بھی ہوں سب سے پہلے محنت کر کے আপনি দিলকে ইয়কিন কো দুরুস্ত করনা আর আপনি দিল মে ঈমান ও ইয়কিন কো উতারনা আর আপনি 24 ঘন্টে কি জিন্দেগি কো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মুবারক তরিকো পর লানা ইয়ে সবসে পহলি জিম্মেদারি হাজ ইনসান কি হে আর ইনসান কি জিম্মেদারি হে কে পুরি ইনসানিয়ত পর রহম খাকার পুরি ইনসানিয়ত মে ঈমান ও ঈমানি জিন্দেগি আয়ে ইসকি মেহনত করনা ইসকে পিছে আপনি আপ কো থাকানা ইয়ে মেরে দোস্তো হামারি আর আপকি জিম্মেদারি হে বলেন যে ভাই বুজুরগবার দোস্ত আজকে সারা দুনিয়াতে যত মানুষ আছে বলেন যে সমস্ত মানুষ বলেন যে ওনারা সফলতা পাইতেছে না আর সবই দুনিয়াতে পরেশান আর নাকাম হচ্ছে বলেন যে ভাই দোস্ত চাই একজন সে বাদশাহ হোক বা বলেন যে চাই সে একজন মন্ত্রী হোক মালদার হোক গরিব হোক আর বলেন যে ভাই দোস্ত মজদুর হোক আর এইরকম ভাবে যে কোনো লাইনে দুনিয়াতে যত মানুষ আছে বলেন যে সবই বলে যে আমরা পরেশান বলেন যে বলেন ভাই মনি সাহেব আমি তো বহু পরেশান আর আমার বহু সমস্যা বলেন যে সমস্যার আমার কোনো অভাব নাই আর বহু পরেশানিতে আছি বলেন যে ভাই দোস্ত আজকে এই দুনিয়াতে সব মানুষ কেন পরেশানিতে আছে বলেন যে মানুষ দুনিয়াতে এত পরেশান আর এত সমস্যার মধ্যে কেন বলেন যে মাল না থাকার কারণে তারা পরেশানিতে আছে বলেন এইরকম কথা না বলেন যে মানুষের কাছে বাচ্চাই নাই বলেই সে এরকম পরেশান হচ্ছে বলেন যে এইরকম নয় বলেন যে তার কাছে এরকম অন্য কোন আসবাব নাই বলেন যে এই জন্য নয় মানুষের বাচ্চাই হওয়ার বাচ্চা এই আছে বাচ্চা এমনি ভাবে রাজত্ব পাইয়াও মালদার হইয়াও বলেন যে এরকম সিদ্ধ আসবাবের মধ্যে হওয়ার পরেও মানুষ এত পরেশান আর নাকাম কামিয়াবি পাচ্ছে না বলেন যে পরেশান হইতেছে বলেন যে এটার কারণটা কি বলেন যে দোস্ত এটা আসবাব না হওয়ার কারণেই পরেশানি আসে নাই বলতে কারণ পরেশানি আসার একমাত্র কারণ হইল আল্লাহ জানা শান হো আমা নাওয়াজ হো মানুষকে জিন্দগি চালাইবার জন্য দুনিয়াতে কিভাবে জিন্দগি চালাইবে সেটার যে একটা নিয়ম আর তরিকা বাঁচাইছিলেন আল্লাহ জানা শান যে একটা তরিকা দিছিলেন দিন দিছিলেন আর বলে যে দুস্থ সেই দিনকে মানুষ বাদ দিছে আর সেটার কারণ কি বলেন যে সেটার কারণ হইল বলেন যে মানুষ সে তার কি করছে ইমানকে দুর্বল করছে যে ইমানে মানুষকে পুরা দিনের উপরে চলার জন্য তৈয়ার করে বলেন যে সেই ইমানকে সে দুর্বল করছে যার কারণে আজকে আর সে দিনের উপরে চলতে পারতেছে না যার কারণে সারা দুনিয়ার সমস্ত মানুষ সব কিছু হওয়া সত্ত্বেও মানও আছে রাজত্ব আছে আরো অন্যান্য সব আসবাব তার আছে তারপরও তার পেরেশানির কোনো সীমা নাই আর তার সমস্যার কোনো সীমা নাই বলেন যে কারণ এটাই হইল বলেন যে দুস্ত আমার যখন মানুষে তার আমলকে খারাপ করল আর তার ইমানকে নষ্ট করছে তো আল্লাহ জানা শান হো আমার আওয়াজ হো বলেন যে আসমান থেকে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাকামি আর পেরেশানির ফয়সলা করছেন বলেন যে দুনিয়াতে তো এরকম ভাবে পেরেশানি আর সমস্যার মধ্যে তার জিন্দগি চলবে আর বলেন যে দুস্ত মৌতের পরে যে জিন্দগি আসতেছে আখেরাত বলেন যে সেইখানে যদি আল্লাহ এরহম না করেন তাহলে তো বলেন যে দুনিয়ার চেয়ে সে কঠিন আজাবের মধ্যে লিপ্ত হবে বলেন যে কঠিন শাস্তির ভিতরে সে থাকতে হবে সেইখানে সেই আল্লাহর আজাবের মধ্যে সে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তাকে শাস্তি দিবেন আখেরাতে চিরদিনের জন্য তো বলেন যে ভাই দুস্ত এই জন্য আমাদের প্রথম কি করতে হবে বলেন যে যদি আমরা চাই যে আল্লাহ জাল্লা শানহু আমার আওয়ানহু আমাদেরকে সফলতার কামিয়াবি দান করেন তাহলে আমাদের প্রথমেই মেহনত করতে হবে মেহনত করে আমাদেরকে ইমান তৈয়ার করতে হবে আর বলেন যে এরপরে ইমানি জিন্দগি আমাদেরকে বানাইতে হবে বলেন যে যখন আমাদের ইমানি জিন্দগি আসবে দিন আসবে বলেন যে যখন দিন আসিয়া যাবে চাই সে বাদশা হোক চাই সে ফকির হোক চাই সে আমির হোক গরিব হোক বলেন যে এইরকম ভাবে মালদার হোক যে যেখানে থাকবে বলেন যে সে যদি তার দিনই জিন্দগি বানায় তো দিনই জিন্দগি বানাইলে সেইখানের মধ্যে দিনদার হলে বলেন যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু তাকে ওখানেই কামিয়াবি আর সফলতা দান করবেন তো এই জন্য বলে যে ভাই দুস্থ আমাদের সমস্ত পেরেশানি দূর হোক আমরা কামিয়াবি সফলতা পাই আর এমনি ভাবে আমাদের থেকে সমস্ত সমস্যা আমাদের সমস্যার সমাধান হোক এটা যদি আমরা চাই তাহলে দুস্ত বলেন যে আমাদের কি করণীয় বলেন যে সবচেয়ে প্রথম আমাদের মেহনত করে আমাদের ভিতরে এই মানকে বানাইতে হবে আর আমাদের জিন্দগিতে দিন নিয়ে আসতে হবে আর সমস্ত মানব জাতির উপরে আমাদেরকে রহম খাইতে হবে দুনিয়ার সমস্ত মানুষের কাছে যাইয়া মেহনত করে তাদেরকে ইমানের উপরে উঠাইতে হবে আর এইরকম ভাবে ইমানি জিন্দগি যেটা আল্লাহ জাল্লা শানহু দিচ্ছেন মানুষের জন্য সেটার উপরে আমরা উঠাইতে হবে তো যখন এইরকম ভাবে মানুষ দিনই জিন্দগি থেকে ফিরে আসবে যিনি জিন্দগি বানাইবে তো আল্লাহ জান্নাত শানহু হোক মানুষকে দুনিয়াতেও কামিয়াব করবেন, এমনি ভাবে আখেরাতেও তাকে কামিয়াবি আর সফলতা দান করবেন। মেরাজে তো মেরে ভাইও ঈমান ও ঈমানি জিন্দগি মেহনত সে আতি হ্যায়, বগৈর মেহনত কে নহীন মিলতি, ইসকে লিয়ে মেহনত শর্ত হ্যায়, ও হর নবী মেহনত লেকর আয়ে। ঈমানি জিন্দগি ঈমান ও ঈমানি জিন্দগি ইনসানো মে লানে কে লিয়ে হর নবী ঈমান কি মেহনত লেকর আয়ে, ও জিসকো দাওয়াত কি মেহনত কহতে হ্যায়। ঈমান কি মেহনত কে মানে ঈমান কি দাওয়াত দাও, ঈমান কি দাওয়াত লেকর আয়ে, ওর ঈমান কি দাওয়াত কি মেহনত লেকর আয়ে, ওর আপনি উম্মত কো ঈমান কি মেহনত মে লাগায়া। ওর মেরে ভাইও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুনকে আখির আখরি নবী হ্যায়, খাদিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন হ্যায়, আপকে বাদ কোই নবী নহীন আনে ওয়ালা হ্যায়, ওর কিয়ামত তক কে আনে ওয়ালে তমাম কওমে اور تمام انسان اور تمام ملک کے باشندے اور تمام زبان والے اور زبان اور تمام رنگ والے جتنے بھی قیامت تک آئیں گے ان سب کے لیے اللہ کا یہ فیصلہ ہے کہ اگر وہ دنیا اور آخرت کی زندگی بنانا چاہتے ہیں تو حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی بات کو مان کر اور آپ کی دعوت کو قبول کر کے آپ کے نائے طریق حیات پر زندگی گزارے تو اللہ اپنی قدرت سے ہر زمانے میں ہر دور میں دنیا میں بھی ان کی زندگی بنائے گا اور موت کے بعد کی ابدی زندگی ان کی بن جائے گی۔ ہاں اس کے بغیر کوئی انسان کسی کے طریق حیات پر اور کسی نبی کی پیروی کر کے میرے دوستو آپ کی رسالت کے بعد کسی زمانے میں کامیاب نہیں ہوگا اور نہ دنیا میں کامیاب ہو سکتا ہے نہ آخرت میں۔ اس لیے میرے بھائیو حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو ختم نبوت والی عظیم محنت کا مکلف بنایا اور آپ نے ہر فرد امت کے ذمے اور اس کے کندھے پر یہ ذمہ داری ڈالی ہے کہ قیامت تک حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی لائی زندگی اور آپ کا دین زندہ رہے اور ایک ایک انسان تک پہنچے۔ اس کے لیے اس امت کا ہر فرد، ہر بچہ، ہر غریب، ہر مالدار، ہر طاقتور، جتنے بھی یہ جا رہی ہیں، یہ سر اس کے ذمہ دار ہیں کہ اپنی ذات سے اس مبارک دین پر زندگی گزارتے ہوئے دنیا کے ہر انسان میں یہ مبارک زندگی زندہ ہو جائے۔ اس کے لیے اپنی جانی مالی قربانی کے ساتھ اپنے آپ کو دنیا میں محنت میں لگائیں اور دنیا کے ایک ایک انسان تک اللہ کی بات کو پہنچانے کی محنت میں اپنے آپ کو کھپائیں، یہ ہر فرد امت کی ذمہ داری ہے۔ بولیں گے دوستو ایمان ایوم ایمانی زندگی، بولیں گے دوستو شرار جنہ، بولیں گے محنت کرتے ہوئے، محنت کے مادھیم ایمان بنبے ایوم ایمانی زندگی بنبے، বলেন যে ইমান এবং ইমান জিন্দগির জন্য আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালুহু সেই শর্ত দিয়েছেন। বলেন যে এটা বিনা মেহনতে আসবে না, আর বলেন যে মেহনতটা হল কি, বলেন যে মেহনতটা হইল দাওয়াত। এই জন্য দুনিয়াতে যত নবী আসছেন সমস্ত নবীগণ ওনাদের এইরকম ভাবে আসার পরে ওনারা ইমানই মেহনত করছেন, দাওয়াত দিচ্ছেন। বলেন যে দাওয়াতের মাধ্যমে ইমান বনছে এবং ইমানই জিন্দগি বনছে। বলেন যে দুস্থ কেউ যদি ইমানি জিন্দগি বানাইতে চায়, ইমান বানাইতে চায়, তাহলে তারা সেই শর্ত পূরণ করতে হবে। বলেন যে এরকম ভাবে দাওয়াত দিতে হবে, যত দাওয়াত দিব বলেন যে ইমান বনবে, ইমানি জিন্দগি বনবে। তো এর মাধ্যমে আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালুহু আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবেন আর বলেন যে আখেরাতে চিরস্থায়ী ভাবে আমাদেরকে কামিয়াবি আর সফলতা দান করবেন। এই জন্য বলেন যে যত নবী আসছেন দুনিয়াতে ওনারা এসিয়া সেই দাওয়াতের মেহনত করছেন যাতে মানুষের মধ্যে ইমান আসে এবং ইমানের জিন্দগি পয়দা হয়। বলে যে দুস্থ এই জন্য চাই যে কোনো ব্যক্তি হোক, বাচ্চা হোক, আর এরকম ভাবে একজন প্রজা হোক, আর মালদার হোক, আর গরিব হোক, ব্যবসায়ী হোক, আর এরকম চাকরিজীবী হোক, যে কেউই হোক, যেই এইরকম ভাবে ইমানি মেহনত করবে, দাওয়াতের মধ্যে সে লাগাবে, তার মধ্যে ইমান পয়দা হবে, আমল ইমানি জিন্দগি আসবে, তো বলে যে দুস্থ সে কামিয়াব হবে। আর তারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে কামিয়াবি আর সফলতা দান করবেন। এই জন্য যদি কেউ এই জন্য এই মেহনতকে বাদ দেয় তাহলে তার মধ্যে ইমানের জিন্দগিও পায়না হবে না, আর ইমানও আসবে না, সে কামিয়াবি আর সফলতাও পাবে না। আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু আগে তো নবীগণকে পাঠাইছেন, সর্বশেষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য এবং কিয়ামত পর্যন্ত জমানা দিয়া আল্লাহ ওনারে নবী বানিয়ে পাঠাইছেন। বলে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু এলাকার জন্য অথবা বিশেষ কিছু লোকের জন্য নবী হয়ে আসেন নাই, বলকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাদা কালো লাল গোয়া সব ধরনের মানুষের জন্য এমনিভাবে ধনী গরিব বাদশাহ ফকির বলেন যে পুরুষ মহিলা সবের জন্য আল্লাহ রসুল এরকম ভাবে নবী হয়ে আসতেন এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য নবী হয়ে আসতেন। এই জন্য এখন বলেন যে উনি আসার পরে যদি কেউ ওনার ওনার জিন্দগি ওনার তরিকার ওনার আনিত দিন বাদ দেয় বাদ দিয়ে চলে তো কোনোদিন সে কামিয়াব হইতে পারবে না, সফলতা পাবে না, ধ্বংস হবে তার দুনিয়াও আসলে তো ধ্বংস হবে, আর পেরেশানি আর মুসিবত তার কোনোদিন দূর হবে না। এই জন্য বলেন যে দুস্থ এখন আমাদেরকে মেহনত করে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা নিয়ে আসতেন আর যে দিন নিয়ে আসতেন বলে যে সেটা আমাদের জিন্দগিতে নিয়ে আসতে হবে, আমাদের এই দিনকে বানাইতে হবে, ইমান বানাইতে হবে। এই জন্য বলে যে ভাই দুস্থ আমাদেরকে দাওয়াত দিতে হবে। আর বলে যে দুস্থ আরেক কাম হইল, আমরা তো একটু মেহনত করে নদী ওরা ওই মেহনত করে আমরা আমাদের ইমান বানাইব, আমাদের জিন্দগিতে দিন বানাইব, আর এর সাথে সাথে আত্মে নবুয়তের বরকতে ওসিলায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রত্যেক ব্যক্তির উপরে ওই ইমানি মেহনত আর রসুলে পাক যে মেহনত নিয়ে আসছিলেন বলেন যে সেই দাওয়াতের মেহনত প্রত্যেক উম্মতের উপরে আসছে। বলেন যে চাই একজন বাদশাহ হোক আর একজন ফকির হোক আর ধনী হোক আর গরিব হোক আর বলেন যে পুরুষ হোক মহিলা শিক্ষিত অশিক্ষিত বলেন যে ছোট বড় প্রত্যেককে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে প্রত্যেকের উপরে সেই মেহনতের জিম্মাদারি আসছে। বলেন যে এখন আমাদের জিম্মাদারি হইল যে এরকম আমরা মেহনত করে আমাদের মধ্যে ইমান আর ইমানি জিন্দগি বানাইতে হবে, ঠিক এমনি সারা দুনিয়ার সমস্ত মানুষ এদের উপরে আমাদের রহম খাইতে হবে। বলেন যে ওদেরকেও ইমানি জিন্দগি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিত তরিকার দিনকে ওদের মধ্যে জিন্দা হয় সেটার জন্য আমাদের মেহনত করতে হবে। বলে যে দুস্থ যে ব্যক্তি তার জান আর মালের কুরবানির সাথে জানি মালি কুরবানি দিয়ে এইরকম মুজাহিদার সাথে এই কামটি করবে, বলে যে নবীর পক্ষ থেকে যে জিম্মাদারি আসছে আমরা যে দাওয়াতের জিম্মাদারি পাইলাম, বলে যে এই যে কামের জিম্মাদারি পাইলাম এই জিম্মাদারি যদি আমরা জান মালের কুরবানির সাথে উঠাই আর এই কাম করি তো আল্লাহ জান্নাহ শানহু আম্মা নাওয়ালহু আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদের দুনিয়াকেও বানাই দিবেন এবং আখেরাতের মধ্যে যাওয়ার পরে স্থায়ীভাবে আমাদেরকে সফলতার কামিয়াবি দান করবে। মেরা আজিজ মেরে ভাইও আজ হমনে আল্লাহ কে দিন কি দাওয়াত কো ছোড়া হ্যাঁ দিন কি দাওয়াত কো ছোড় কর আমারা ভারি নুকসান হুয়া দিন কি দাওয়াত ছুটি দিন জিন্দগিও সে নিকলনা শুরু হুয়া আমারি জিন্দগিও সে দিন নিকলা আমারে ঘরো সে দিন নিকলা আর পুরি দুনিয়া মে উম্মত কি জিন্দগি সে দিন নিকলনা শুরু হুয়া হ্যাঁ জব দাওয়াত কি অজীব মেহনত জিন্দা থি আর দাওয়াত কি অজীব মেহনত পে হর ফর্দ উম্মত মশগুল থা তো দিন জিন্দগিও মে বাকি রহতে হুয়ে দুনিয়া মে দিন জিন্দা হুয়া আর দুনিয়া কে ইনসানো কো দিন মিলা আজ দুনিয়া কে ইনসানো কো দিন তো ক্যা মিলতা হমারি জিন্দগিও মে দিন বাকি নেই রহা আপ দেখে পুরি দুনিয়া মে আদমি আপনি জাত সে নামাজ পড়তা হ্যাঁ লেকিন উসকি নামাজ পড়নে কে সাথ উসকে ঘর মে মেরে দোস্তো ইসকে জওয়ান বচ্চে নামাজ ছোড়ে হুয়ে হ্যায় ক্যুঁ কে বাপ নে আপনে বেটো কি ফিকর নহীঁ কি হ্যায় আপনে ঘর মে দাওয়াত কো জিন্দা নহীঁ কিয়া হ্যায় আর বাপ নে আপনি দাওয়াত ছোড় রাখি হ্যায় লিহাজা মেরে ভাইও ঘরো মে বেদিনী হ্যায় ঘরো মে নামাজ কে ছোড়নে ওয়ালে হ্যায় ঘরো মে নবী কি সুন্নত কে খিলাফ জিন্দগি গুজারনে ওয়ালে হ্যায় ক্যুঁ কে নবী কি সুন্নত কি দাওয়াত ছুটি হুই হ্যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মুবারক তরিকোঁ পর জিন্দগি গুজারনে পর ইনসান কো কিতনি বড়ি কামিয়াবি মিলেগি ইসকি দাওয়াত ছুটি হুই হ্যায় জিসকি বুনিয়াদ পর মেরে ভাইও দুনিয়া মে ফাসাদ ফেলতে চলা গয়া হ্যায় আজ দুনিয়া মে ফির ও মেজোজ মুবারক জিন্দগি আয়ে ইসকে লিয়ে ফির ও হামে মেহনত করনি হোগি ইস মেহনত পর আপনে আপ কো লানা হোগা আপনি ঔলাদ কো ইস মেহনত পর ডালনা হোগা আপনি ঘর কি ঔরতোঁ কো ইস মেহনত পর ডালনা হোগা জব ও মেহনত হামারে ঘরোঁ মে জিন্দা হোগি হামারে ঘরোঁ মে দিন আয়েগা জব ও মেহনত হামারে মোহল্লোঁ মে জিন্দা হোগি হামারে মোহল্লোঁ মে দিন জিন্দা হোগা ও জব ও মেহনত পুরে আলম মে জিন্দা হোগি পুরে আলম মে আল্লাহ তাআলা দীন কো জিন্দা করেগা দীন কে জিন্দা হোনে কে লিয়ে দাওয়াত কি মেহনত হ্যায় ও দাওয়াত কি মেহনত কে আমাল হ্যায় জো আমাল আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাত সে উন আমাল কো করতে থে উন আমাল কো করতে হুয়ে দুনিয়া মে চল ফির কর আল্লাহ কে দীন কি দাওয়াত দেতে থে জিসকি বুনিয়াদ পর আল্লাহ আপনি কুদরত সে দুনিয়া মে হক কো জিন্দা কর রাহা থা আর হক জিন্দা হো রাহা থা মেরে ভাইও আজ ভি মেরে ভাইও হামারে জিম্মে তো ইতনা হ্যায় হম দাওয়াত কি আজিম মেহনত কো আপনি জিন্দগি মে দাখিল করতে হুয়ে এক এক ফর্দ উম্মত কি জিন্দগি মে ইসকো জিন্দা করনে কি ফিক্র করে জব ইয়ে দাওয়াত কি আজিম মেহনত জিন্দগিও মে জিন্দা হোগি আর মুসলমান মর্দ ঔরতেন ইস দাওয়াত কি তকাজো পর আপনি জান আর মাল কো লাগানে ওয়ালে বনেঙ্গে আর নিসবত খুদাবন্দি পর আনে ওয়ালে হালাত আর তকলিফো কো ঝেলেঙ্গে ইস পর আল্লাহ খুশ হোকর মেরে ভাইও আসমান সে হিদায়ত উতারেগা দিনোঁ পর আর দিনোঁ পর হিদায়ত কা নূর উতরনা শুরু হোগা লিহাজা হামারি তো জিম্মেদারি ইতনি হ্যায় হম দাওয়াত কি আজিম মেহনত কো আপনা কাম আপনি জিম্মেদারি সমঝ কর ইসকে লিয়ে মেরে দোস্তো আপনি জান মাল কো খপাতে হুয়ে এক এক ফর্দ উম্মত কো জানে মালে কুরবানি কে লিয়ে তৈয়ার করেঙ্গে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হামারি বিগড়ি কো বনা দেগা হামারি বিগড়ি বন জায়েগি আর ইনসানিয়ত কে বেপর ইনসানিয়ত কে লিয়ে আল্লাহ কি রহমত কে দরওয়াজে খুলেঙ্গে আর ইনসানিয়ত হালাকত সে বচেগি ইসলিয়ে মেরে ভাইও আজ কি সবসে পহলি জরুরত হামারি ইয়ে হ্যায় কি হম আল্লাহ কে দীন কি দাওয়াত কি মেহনত কো আপনি জিন্দগি কা মকসদ বনা কর ইস মেহনত কো মুকদ্দম করেন আর দুনিয়া কে কামো কো হম পিছে করেন আগর হমনে দুনিয়া কে কামো কো পিছে কিয়া আর দাওয়াত কে আজিম মেহনত কে তকাজো পর হম আগে বড়তে চলে গয়ে তো আল্লাহ তাআলা শানো ইস দুনিয়া কি কমিনা কো হামারে কদমো মে ডালেগা ইয়ে দুনিয়া হামারে পিছে দৌড়েগি আর আগর হমনে দাওয়াত কে আজিম মেহনত কো ছোড় কর ইস দুনিয়া কি কমিনা কে পিছে আপনে আপকো দৌড়ায়া তো ইয়ে কমিনা দুনিয়া আগে দৌড়তি যায়েগি হমে থকাতি চলি যায়েগি আর দুনিয়া সে সিওয়াই মুকদ্দর কে আর কোই চিজ নহীং মিলেগি না দুনিয়া হাথ মে আই না আখরত পরি মেরে দোস্তো আর না দুনিয়া কে ইনসানো কে আখরত কে বননে কা জরিয়া বনে মেরে ভাইও বতাও হম আল্লাহ কো কিয়া মুহ দিখায়েঙ্গে ইসলিয়ে মেরে ভাইও পহলা তকাজা ইয়ে হ্যায় হম আপনি দুনিয়া কে হর কাম কো পিছে করকে ঈমান কি দাওয়াত কো লেকর খড়ে হো আর ওই ও নবী ওয়ালি দাওয়াত কে আমাল ও দাওয়াত কি মেহনত ও তালিম কে হলকে ও ইবাদত জিকির কি মেহনত ও নিজাম কো কায়েম করনা আর আল্লাহ কি মখলুক কো নফা পৌঁছানে ওয়ালে বননা খুদা কি মখলুক কি খিদমত করনা ইয়ে চার আমাল হ্যায় আমালে নবুয়ত হ্যায় জব ইয়ে মেহনত ইয়ে দুনিয়া মে জিন্দা হোঙ্গে আর ইনকো জিন্দা কিয়া জায়েগা তো আল্লাহ তাআলা আপনে কুদরত সে হিদায়ত কো উতারেগা জেসে কিসান জমিন পর আপনে বস কি জো ইসকি জিম্মেদারি হ্যায় আপনে বস কি জিম্মেদারি পুরি করতা হ্যায় আল্লাহ আপনে কুদরত সে জমিন সে গল্লে কো উগাতা হ্যায় আর ইনসানো কি জরুরত পুরি করতা হ্যায় এসে হিদায়ত দুনিয়া কি ইনসানো কি বহুত বড়ি জরুরত হ্যায় আর সবসে পহলি জরুরত হ্যায় ইস হিদায়ত কো দুনিয়া মে লানে কে লিয়ে ওই খতম নবুত ওয়ালি আজিম মেহনত খুদ দাওয়াত দেনে ওয়ালা বননা দূসরোঁ কো দাওয়াত দেনে ওয়ালা বনানা আর উনমে ও ইস্তেদাদ পেদা করনা কি ও আপনে মাজবানো কো দাওয়াত দেনে ওয়ালা বনায় এক মেহনত খতম নবুত ওয়ালি আজিম মেহনত কো জিন্দা করনে কি জরুরত হ্যায় ইসকে লিয়ে ইজতেমা হোতে হ্যায় আর ইন ইজতেমা মে বিঠায়া জাতা হ্যায় বুলায়া জাতা হ্যায় তাকি হম সব হুজুর কে উম্মতি হোনে কে এতবার সে ইসকো সোচ কর আপনে আপ কো ইস মেহনত পর লাগায়ে আর এক ইত্তেহাদ উম্মত কে ইস মেহনত কে তৈয়ার করেন। বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট, আমরা এই দাওয়াত আমাদের হাত ছাড়া হওয়ার কারণে, আমরা দাওয়াত ছোটার কারণে, দাওয়াত না দেওয়ার কারণে বলেন যে আমাদের বহুত বড় একটা ক্ষতি হয়েছে, বলেন যে আমরা বহুত বড় একটা নুকসানের মধ্যে পড়ে গেছে, বলে যে সেটা হইল দাওয়াত না থাকার কারণে, এই নবীওয়ালা মেহনত ছাড়ার কারণে সবচেয়ে প্রথম ক্ষতি যেটা হয়েছে আমাদের জিন্দগি থেকে দিন বিদায় নিচ্ছে, বলে যে আমাদের জিন্দগি থেকে দিন বিদায় বাড়িয়ে যাচ্ছে, এমনি আমাদের ঘর থেকে দিন বিদায় হচ্ছে, বলে যে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, বলে যে এমনি ভাবে দুনিয়ার থেকে এরকম ভাবে দিন বিদায় নিচ্ছে, বলে যে মানুষের জিন্দগি থেকে আর দিন খতম হয়ে যাইতেছে, বলে যে এই জন্য ভাই বুজুর্গ দুস্থ যখন এক সময় দাওয়াত চলছিল, বলে যে যখন দাওয়াত চলছিল উম্মতে দাওয়াত দিত, তো বলে যে সমস্ত উম্মতের মধ্যে দিন ছিল, ওদের ঘরের মধ্যে দিন ছিল, বলে যে এরকম ভাবে ওনাদের সব জায়গার মধ্যেই দিন ছিল এবং অন্যান্য মানুষের মধ্যেও দিন যাইতেছিল, বলে যে যখন আমরা আজকে এই দাওয়াত মুবারকের দাওয়াতের মেহনতকে বাদ দিছি, যেই মেহনত ফজলে নবুয়তের বরকতে আল্লাহ জাল্লা শানহু মানওয়ারু আমাদের জিম্মায় রেখেছিলেন, বলে যে ভাইয়া বুজুর্গ দুস্থ এটার কারণে, বলে যে আমরা এটা ছাড়ার কারণে আমাদের থেকে বলতে আমাদের ঘর থেকে আর দিন খতম হয়ে গেছে, বিদায় নিচ্ছে, বলে যে দেখেন, বলে যে একজন মানুষ সে মুসলমান হিসাবে সে নামাজ করে, কিন্তু বলে যে তার ঘরের মধ্যে জওয়ান ছেলে বাচ্চা ছেলে মেয়ে ওরা নামাজ পড়ে না, বলে যে কারণ হইল তার ঘরের মধ্যে দাওয়াত নেই, দাওয়াতের মাহল না থাকার কারণে, দাওয়াতের পরিবেশ না বানানোর কারণে তার ঘর থেকে এরকম ভাবে আল্লাহর হুকুম ছুটছে, বলেন যে এমনি ভাবে মহল্লার মধ্যে তার দিন নাই, বলেন যে তার পাড়ার মধ্যে দিন নাই, বলেন যে এরকম ভাবে দাওয়াত ছুটার কারণে দেশের মধ্যে থেকে আস্তে আস্তে দিন খতম হয়ে যাইতেছে, বিদায় নিচ্ছে, বলে যে দুস্ত যখন একজন সে ফিকির করে আর সে দাওয়াত দেয়, বলে যে যখন সে দাওয়াত দিবে আল্লাহর দিকে, দাওয়াত দিবে আল্লাহর হুকুমের দিকে, তো বলে যে তার মধ্যে চিন্তা হবে, তার ঘরের মধ্যে চিন্তা হবে, আজকে ঘরের ফিকির করে নাই বলেই তার উপযুক্ত ছেলে মেয়ে জওয়ান ছেলে মেয়ে সে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমকে সে ত্যাগকারী হয়েছে, কিন্তু বলে যে দুস্ত আমরা যদি ঘরের মধ্যে আজকে সুন্নতের দাওয়াত দিচ্ছি না, বলেন যে এই জন্য আমাদের ঘর থেকে সুন্নত বিদায় নিচ্ছে, আমাদের ঘরের মধ্যে সুন্নত নাই, বলেন যে নবীর তরিকা নাই, নবীর আনিত নিয়ম আর কানুন তরিকা পদ্ধতি সব খতম হয়ে গেছে, বলেন যে ভাই দুস্ত আর বুজুর্গ যে জিম্মাদারি আল্লাহ জাল্লা শানহু আমরা প্রত্যেকের উপরে লাগাইছিলেন, বলেন যে ছোট বড় ধনী গরিব সবের উপরে লাগাইছিলেন, এইটা আমরা বাদ দিছি, যার কারণে আমরা সবের উপরে আমাদের পেরেশানি আর এই সমস্ত অবস্থা আমাদের আসতেছে, এটার কারণে হইল আমাদের এই দাওয়াত ছাড়ার কারণে আমাদের জিন্দগির থেকে দিন বিদায়, আমাদের ঘর থেকে বিদায়, আমাদের সমাজ থেকে বিদায়, যেই সময় উম্মতের দাওয়াতের কামকে কাম বানাইছিল আর এই দাওয়াতের কাম সেই উম্মতে করতেছিল, যার বরকতে বলে যে উম্মতের জিন্দগিতেও দিন আসতেছিল আর এই উম্মত থেকে সারা দুনিয়ার মানুষে এরকম দিন পাইতেছিল, সারা দুনিয়ার দিন জিন্দা হইতেছিল আর আল্লাহ জাল্লা শানহু মানওয়ারুর পক্ষ থেকে রহমত আর বরকত আসতেছিল, বলেন যে দুস্থ আজকে আমাদের বলেন যে আমরা প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা নবুয়তের বরকতে যেই কাম আমরা পাইছি, এই কামের মধ্যে যখন আমরা আবার রাখবো, বলেন যে দুস্থ যখন আমরা আবার কোরবানির সাথে সেই কাম করতে থাকবো, তো সবচেয়ে প্রথম জিনিস আমাদের ইমান বন্ধে আর বলেন যে ভাই আমাদের আমল বন্ধে থাকবে, আর বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এই মেহনত যদি আমার ঘরের মধ্যে আমি চালু করি তো আমার ঘরের মধ্যে দিন জিন্দা হবে, মহল্লায় যদি আমি করি তো আমার মহল্লায় জিন্দা হবে, এমনিভাবে বলেন যে দুস্থ বলেন যে যদি আমার দেশের মধ্যে সারা দুনিয়াতে আমরা মেহনত জিন্দা করি তো সারা দুনিয়ায় এই দিন জিন্দা হইতে থাকবে, তো বলেন যে দুস্থ একটু আমরা এই মেহনতের মধ্যে রাখতে হবে, এর সাথে সাথে বলেন যে ওই আমলকে আমাদের বানাইতে হবে, আমলকে আমাদের সুন্দর করতে হবে, এমনিভাবে আমাদের বলেন যে তালিমে রাখতে হবে, দাওয়াতের আমলকে আমাদের সব আমলকে চিন্তা করতে হবে, বলে যে একটা হইলো আমরা যেরকম দাওয়াত দিব আমলকে চিন্তা করব, সাথে সাথে আমরা তালিমকেও চিন্তা করব, আর এর সাথে সাথে বলেন যে আল্লাহ পাকের মখলুককে আমরা উপকার পৌঁছাইতে থাকবো, আল্লাহর সমস্ত মখলুকের ফায়দা পৌঁছাইতে থাকবো, বলেন যে এই যে চারটা আমল হইল এই চায়ের আমল নিয়ে বলেন যে যখন আমরা দাওয়াত দিতে থাকবো তো আল্লাহ জাল্লা শানহু মানওয়ানহু আমাদেরকে দিন দিবেন, আমাদের ঘরওয়ালাদেরকে দিন দিবেন, আমাদের দেশে দিন আসবে, বলেন যে সব লাইনের মধ্যে দিন জিন্দা হইতে থাকবে, আর বলেন যে যখন দুস্থ দিন জিন্দা হবে, বলেন যে দিন জিন্দা হওয়ার বরকতে বলেন যে সবচেয়ে প্রথম জিনিস হবে সেটা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন দুনিয়াতে, বলেন যে আমাদের সমস্ত মশারা হল হবে, পেরেশানি দূর হবে, আর আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ানহু আর তোমার রহমতের দরজা দুনিয়ার মানুষের উপরে খুলে দিবে, বলেন যে এই মেহনতের উপর করতে। তো এই জন্য বলেন যে দুস্থ এক নম্বরই আমাদের সেই জিম্মাদারি আসিয়া গেল যে আমরা আমাদের যারা মালের কুরবানির সাথে বলেন যে এইরকম দাওয়াতের কামকে আপনাইতে হবে, আর এই দাওয়াতের কামকে নিয়ে আমরা খাওয়া হইতে হবে, এবং সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কি করে আল্লাহ জাল্লা শানহু আম্মানা ওয়ালহু দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন, আর দুনিয়ার সমস্ত মানুষের উপরে আল্লাহ রাজি সন্তুষ্ট হইয়া ওদের দুনিয়াও বাড়াই দেন আখেরাত মানান। এদের জন্য বলেন যে দুস্থ আমাদের কি করতে হবে, বলেন যে আমাদের এই দাওয়াতের কামকে জিন্দা করার জন্য জানের কুরবানি লাগাইতে হবে, মালের কুরবানি লাগাইতে হবে, আমাদের এইরকম ভাবে এদের জন্য সব কুরবানি দিতে হবে। বলে যে দুস্থ এই জন্যই এই উদ্দেশ্যেই আজকে আমাদের ইজতেমা, বলে যে ইজতেমার জন্য যে আমাদেরকে ইজতেমা করা হইল উদ্দেশ্য এটাই হইল যে আমরা আবার তোমারা সব দাওয়াতের কামের মধ্যে রাখবো, আমরা নিজেকে লাগাইব, আমাদের ঘরওয়ালাদেরকে লাগাইব, আমার দেশের মানুষকে লাগাইব, এমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষ কি করে এরকম ভাবে হেদায়ত পায়, বলে যে সেটার জন্য আমাদের মেহনত করতে হবে। বলে যে যখন আমরা জানার মালের কুরবানি দিয়ে দিব তো বাকি আল্লাহ জাল্লা শানহু আম্মানা ওয়ালহুর পক্ষ থেকে কি হবে, বলেন যে আল্লাহ হেদায়তের দরওয়াজা খুলে দিবেন। বলেন যে বন্ধার উপরে আল্লাহ আমাকে জিম্মাদারি লাগাইছেন মেহনত করার, বলেন যে তার উপরে যে জিম্মা সেটা যখন সে পুরা করে তো বলেন যে দুস্থ আল্লাহ জাল্লা শানহু বাকিটা করে দেন। বলেন যে মেহনত করে একদম তার জমিনের মধ্যে ফসল লাগাইল, কিন্তু বলেন যে যখন সে তার মেহনত করা করছে তো তার জমিনের মধ্যে আল্লাহ জাল্লা শানহু আপনার কুদরতের দ্বারা তার ফসল দিয়ে দেন। ঠিক এমনি আমরা যখন আমাদের এরকম জান মানের কুরবানি দিব, আমরা আমার এই রাস্তায় দাঁড়াইব, আমরা আমাদের সেই দাওয়াতকে আপনাইব, আমাদের কাম বানাইব, তো আল্লাহ জাল্লা শানহু আম্মানা ওয়ালহু এরকম হেদায়তের দরজা খুলে দিবেন। বলেন যে যখন হেদায়ত আসবে মানুষ জিন্দার হইতে থাকবে, মানুষের জিন্দগিতে দিন জিন্দা হবে, যখন মানুষের জিন্দগিতে দিন জিন্দা হইতে থাকবে তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আর বরকত আসতে থাকবে, রহমত বরকতের দরজা খুলে যাবে। বলেন যে আপনারা দুনিয়াতে মানুষের মধ্যে একটা শান্তির পরিবেশ কায়েম হবে, আর এরকম পেরেশানি সব দূর হবে, আর যারা এই মেহনত করলো বলেন যে যখন দুনিয়ার থেকে আখেরাতে যাবে তো আল্লাহ জাল্লা শানহু আম্মানা ওয়ালহু ওদেরকে চিরস্থায়ী সফলতার কামিয়াবি দিয়ে দিবেন। দাওয়াত কি সাজি মেহনত কা তো মকসদ ইয়েই হ্যায় কি আল্লাহ কা পুরা দিন পুরি হকীকত কে সাথ পুরি উম্মত মে ও পুরে আলম মে জিন্দা হো জায়ে, ইসকি এক মেহনত হ্যায় ইয়ে। হ্যাঁ, হামারি জাত সে লেকর পুরি উম্মত মে আল্লাহ ইস পুরে দিন কো পুরি হকীকত কে সাথ জিন্দা কর দে, পুরে আলম মে জিন্দা কর দে, ইসকি এক মেহনত হ্যায় ওর ইসকে লিয়ে কুরবানি শর্ত হ্যায়। হ্যাঁ, মেহনত কো মেহনত কে তরিকে পর কিয়া যায় তো ইসকে নতাইজ আতে মেরে দোস্ত। হ্যাঁ, হযরত মাওলানা ঈসা রাদিয়াল্লাহু আনহু কহতে থে কি জব দাওয়াত কি মেহনত হম জিন্দা হোগি তো দাওয়াত কি মেহনত কে জরিয়ে সবসে পহলে উম্মত মে ইবাদাত জিন্দা হোগি, ইবাদাত আপনি হকীকত কে সাথ জিন্দগি মে আয়েগি, নামাজ আপনি হকীকত কে সাথ জিন্দগি মে আয়েগি, রোজা হজ আর যাকাত ये अपनी हकीकत के साथ जिंदगी में इन उम्मत के जिंदा होंगे, और इन इबादात के जिंदा होने के बाद इबादत के रास्ते से बाकी दीन आएगा। हाँ, बाकी दीन मामलात माशरत और अखलाक ये सब इबादत के रास्ते से आएंगे। हाँ, सबसे पहले उम्मत में इबादत को खुदा जिंदा करेगा। अभी फरमाया जब दावत की मेहनत को उम्मत छोड़ेगी तो दावत की मेहनत के छूटने की बुनियाद पर সবসে পেলে উম্মত কে আখলাক মাশরত সে দিন নিকলেগা, মামলা সে দিন নিকলেগা, ফির ইবাদত সে ইবাদত কা দিন নিকলেগা, ফির আল্লাহ মাফ করে ইয়ে মুসলমান দিন সে নিকলেগা। দাওয়াত কি আজিম মেহনত ইস উম্মত কি সবসে পেলে জরুরত হে মেরে দোস্তো, ইসকে জরিয়ে জিন্দগিয়ো মে দিন আতা হে, হকীকত দিন কি আতি হে মেরে দোস্তো। আজ হামারি জিন্দগিয়ো মে দিন নেই হে, और जो दीन है उस दीन की हकीकत नहीं है। हमारी नमाज हम जानते हैं कि हमारी नमाजें कैसी हो रही हैं, हमारे रोजे और हज का हाल क्या है हम देख रहे हैं मेरे दोस्तों। इसलिए कह रहे हैं कि दावत की मेहनत को अल्लाह के नबी के नहज पर जिंदा की जाए, और नबी हर नबी अपने जमाने में अपनी उम्मत से एक बात कहते कहा करते थे, इन्नी नासिहुन अमीन, मैं तुम्हारा हमदर्द और तुम्हारा खैर खा हूं। लिहाजा दावत की عظیم محنت پہ یہ امت پوری انسانیت کی خیر خواہی اور ہمدردی کے جذبے کے ساتھ لے کر کھڑی ہوگی, ہمارے بچوں کی خیر خواہی ہمدردی کے ساتھ ہم ان سے ان کو دعوت دیں گے, دعوت دیں گے ہمدردی خیر خواہی کے جذبے کے ساتھ, یہ اپنے اندر پیدا کرنا ہوگا اور اپنی جان اپنا مان لگاتے ہوئے دعوت کی محنت کرنا ہوگی. ہر نبی نے اپنی امت سے کہا ہے ما اسألکم علیہ من اجر ان اجری الا علی رب العالمین, ہم تم سے کچھ نہیں چاہتے, نہ تم سے ہم مال چاہتے ہیں, نہ تمہارا ملک چاہتے ہیں, نہ تمہاری کرسی چاہتے ہیں, ہم تم سے کچھ نہیں چاہتے, ہمارا بدلہ ہم اللہ سے لیں گے, باقی ہم تو تمہارے پاس تمہارے خیرخواہ بن کے آئے ہیں, اللہ کی مانو گے, اللہ کی مانو گے دنیا اور آخرت میں کامیاب ہو جاؤ گے, اگر اللہ اور اللہ کی رسول کی بات کو نہیں مانو گے اپنا ہی نقصان کرو گے. اس خیرخواہی کے جذبے کے ساتھ ایک ایک فرد امت کو محنت کا میدان بناتے ہوئے ایک ایک فرد امت کو نبی والی محنت کا کھڑا کرنے کی فکر کی جائے تو انشاءاللہ پھر اللہ تعالیٰ شاد ہو انسانیت پر رحم فرما کر پھر اللہ تعالیٰ ہم کو دنیا میں زندہ فرمائیں گے. تو بھائی مسلمان دوستو پہلے جو دعوت محنت جب ہم زندہ ہوئے پہلے جو دعوت والا محنت کے زندہ کرار ادیش ہوئے لو جب ہمیں دعوت والا محنت زندہ ہوئے تو دین تر حقیقت ساتھ پورا دین زندہ ہوئے بڑے جو دعوت تر ادیش ہے لو سارا دنیا سے پورا دین کے تر حقیقت ساتھ دوستو زندہ کرا بڑے جو سب لائنر دین حقیقت ساتھ زندہ ہوئے بڑے جو دین تو آسے کنتو حقیقت نہیں کنتو بڑے جو ہم دعوت محنت چلتے تھک میں دعوت چل دے تو بڑے جو دوستو سمست پورا دین پورا عالمر مدے تر حقیقت ساتھ زندہ ہوئے বলেন যে দাওয়াতের আসরই হইল দাওয়াতের প্রভাবই হইল যখন কুরবানির সাথে দাওয়াত চলে বলেন যে কুরবানির সাথে যখন দাওয়াত দিবে দাওয়াতের দ্বারা পুরো দিন পুরো দুনিয়াতে বলেন যে হাকিকতের সাথে জিন্দা হবে আজকে পুরো দিন নেই বলেন যে ভাই দোস্ত হাকিকতের সাথে নাই দিন যাওয়া আছে বলেন যে সেটার হাকিকত নাই বলেন যে হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে যখন দাওয়াত চলতে থাকবে বলেন যে দাওয়াত যখন তার উসুলের সাথে তার প্রতিদের সাথে চলবে তো বলেন যে এর দ্বারা কি হবে বলেন যে সবচেয়ে প্রথম জিনিস যেটা বলেন যে যেটা হবে সেটা হলো এবাদতের লাইনের দিন জিন্দা হবে বলেন যে এবাদত হাকিকতের সাথে তার জিন্দা হবে দাওয়াতের মাধ্যমে বলেন যে উন্মতের মধ্যে কি হবে বলেন যে এবাদত তার হাকিকতের সাথে জিন্দা হবে আর বলেন যে যখন এবাদত উন্মতের মধ্যে হাকিকতের সাথে জিন্দা হয়ে যাবে এর দ্বারা বলেন যে তার মধ্যে ওই মহামেলাতের লাইনের দিন জিন্দা হবে এবাদতের মাধ্যমে বলেন যে আমাদের মাধ্যমে তার জন্য মধ্যে মহাশারা করা দিন জিন্দা হবে আখলা করা দিন জিন্দা হবে বলেন যে এটা দাওয়াতের আসরই আর সমাজই হইল প্রথমে এটা দাওয়াতের বরকতে তার জিন্দগিতে আমাদের জিন্দা হবে তারপরে তার মহামেরাতের লাইনের দিন হাকিকতের সাথে জিন্দা হবে মহাশারাতের লাইনের দিন তার হাকিকতের সাথে জিন্দা হবে আর এমনিভাবে আখলাকি লাইনের দিনও তার জিন্দা হবে. আর বলছেন যে দুস্থ এই দাওয়াতের আজিম আর এত বড় কাম এই বিষয় কাম আম গুরুত্বপূর্ণ কাম যখন উন্মতে ছাড়বে বলেন যে সবচেয়ে দুষ্ট বলেন যে প্রথম জিনিস যেটা হইল বলেন যে তাদের আখলাক নষ্ট হবে বলেন যে আখলাক থেকে দিন বিদায় নিবে তারপরে তাদের মহামেলা মহাশেরার থেকে দিন বিদায় নিবে আর এরপরে আস্তে আস্তে তাদের এবাদত ছুটিয়ে যাবে আর এরপরে বলেন যে আল্লাহ হেফাজত করো বলেন যে মুসলমান ইমান থেকেই ইসলাম থেকেই বিদায় হয়ে যাবে বলেন যে ইসলামই ত্যাগ করতে শুরু করবে বলেন যে দুষ্ট এই জন্য বলেন যে দাওয়াত আমাদেরকে দিতে হবে এবং আমরা নিজেরাও দাওয়াত দিতে হবে এবং উম্মতের প্রত্যেক ব্যক্তিকে এক এক ফর্জকে আমাদের এই দাওয়াতের উপরে তৈয়ার করতে হবে বলেন যে দাওয়াতের উপরে যখন আমরা তৈয়ার খাড়া করবো এই আজিম মেহনত উন্মতে করতে থাকবে তো বলেন যে উসুলের সাথে করতে হবে বলেন যে যখন উসুলে আর দাওয়াতের প্রতিবের সাথে করবো তো আল্লাহ জানা শাহ হো আমানা ওয়ান হো এই দিনকে জিন্দা হাকিকতের সাথে পুরা দিনকে জিন্দা করবেন বলছেন যে দুস্থ দাওয়াতের যত আম্বিয়া দাওয়াত দিচ্ছেন দুনিয়াতে আম্বিয়া আলাইহিস সালাত ওয়াস সালাম আসছেন এবং দাওয়াত দিচ্ছেন তো বলে যে দুস্থ ওনারা প্রথম মানুষের খায়ের খাহি আর ভালাই চাইছেন বলে যে ভালাই আর হামদর্দি নিয়ে প্রত্যেক মানুষের কাছে গেছেন এই জন্য বলে যে আমাদের প্রত্যেক মানব জাতির খায়ের খাহি আর ভালাই তাদের নিয়ে আমাদের তাদের কাছে যাইতে হবে বলে যে যাকেই দাওয়াত দিব তার উপরে আমি রহম খাইব তার জন্য ভালাই চাইব বলে যে সেরে দাওয়াত দিচ্ছি তো বলে যে সেরের ভালাইয়ের নিয়তে আমি তাকে দাওয়াত দিব খায়ের খাই নিয়তে দাওয়াত দিব বলেন যে ঘরে বাচ্চাদেরকে বিবিকে দাওয়াত দিচ্ছি বলেন যে সেই সেই নিয়ত হবে বলেন যে আমার মহল্লার মধ্যে দাওয়াত দিছি, সেই নিয়ত হবে। অন্য ভাইকে আমি দাওয়াত দিছি, বলে যে দুনিয়ার সব মানুষকে আমি যাকেই দাওয়াত দিব, বলে যে সমস্ত মানব জাতির খায়ের খায়ের নিয়তে নিয়ত দিয়ে আমরা দাওয়াত দিব। বলেন যে দুস্থ, এটা হলো আমার একটা দাওয়াতের বড় উসুল, যে যাকে আমি দাওয়াত দেই তার ভালাই আমি চাই, তার খায়ের খাই চাই। সেইটা নিয়ে যখন আমি দাওয়াত দিব, তখন বলে যে দুস্থ সেই দাওয়াত তার আসর পর্বে প্রভাব পর্বে থাকবে। বলেন যে দুস্থ আরেকটা হলো উসুল, বলেন যে এই যে আমরা দাওয়াত দিব, এই দাওয়াতের বিনিময় আমরা কারো কাছে কিছু চাইব না। বলেন যে সমস্ত নবীরা বলছেন যে ভাই আমি তোমাদের জন্য ভালাই চাই, নাসিহত করতেছি, ভালাই চাইতেছি। আর দ্বিতীয়টা বলছেন বাবা শাহরুখ মালাই হাজরান, আমি যে দাওয়াত দিচ্ছি এই দাওয়াতের বিনিময় তোমাদের কাছে আমি কিছুই চাচ্ছি না। বলেন যে তোমাদের কাছে আমি বদলা চাই না, এর বিনিময় চাই না, বলছে তোমাদের জন্য ভালাই চাই। তো বলেন যে আমরা এই দাওয়াত যে দিব, এই দাওয়াতের দ্বারা কোনো উদ্দেশ্য থাকবে না, কিছুই চাইব না। আল্লাহ জানা শাহ হুয়ানহু কি, আল্লাহর জন্যই শুধু দাওয়াত দিব। বলে যে যখন এই তরতিবের সাথে দাওয়াত চলতে থাকবে, আমাদের মেহনত আমরা চালাইব, তো বলেন যে এর দ্বারা আমাদের মধ্যে দিন পুরা দিন জিন্দা হবে। আর যখন এই মেহনতটা আমরা পুরা উন্মতের মধ্যে চালাইতে থাকব, পুরা উন্মত যাতে এই মেহনত নিয়ে দাঁড়ায়, যখন পুরা উন্মত এই মেহনত নিয়ে খাড়া হবে, তো পুরা উন্মতের মধ্যে দুস্থ বলেন যে দিন হাকিকতের সাথে জিন্দা হয়ে যাবে। কিন্তু বলেন যে এই উসুলের সাথে জানমালের কুরবানির সাথে দাঁড়াইতে হবে। যখন আমরা সব উন্মত এই কানের মধ্যে রাখব, পুরা উন্মতের মধ্যে পুরা দিন হাকিকতের সাথে জিন্দা হয়ে যাবে। মেরা দিল মেরা ভাইও, হুজুর পাক আলাইহিস সালাত ওয়াস সালাম নে আপনি উম্মত কে তমাম তবকাত কো দাওয়াত কি মেহনত উঠাযা, আর হর ফর্দ আপনি জান মাল কো দাওয়াত কি মেহনত মে লাগানে ওয়ালা থা, আর হর হাল মে দাওয়াত কি মেহনত করনে ওয়ালা থা। মে দোস্তো, ইয়ে নহীন থা কে এক করে দূসরা না করে, বলকে তাজির কিসান মজদুর হর তবকা আল্লাহ কে দিন কি মেহনত মে মেরে দোস্ত আপনি জান মাল খপাত থা। আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনহু ইস উম্মত কে তাজির ভি হ্যায়, বড়ে রঈস ওর মালদার ভি হ্যায়, লেকিন জিন্দগি মে কোই তকাজা দিন কা নহীন ছোড়া। আল্লাহ কে দিন কা জো ভি তকাজা আয়া আল্লাহ কি রাহ মে নিকলে হ্যায়। আর জিতনে মেরে দোস্ত মুহাজির থে, ইয়ে মুহাজির তো মেরে দোস্ত তিজারত পেশা লোক থে, ইয়ে তমাম মেরে দোস্ত আল্লাহ কে দিন পর আপনি জান মাল লাগাতে থে। আর আনসার মদিনা কিসান আর জমিদার থে, ও মে দোস্ত আপনি তমাম জরুরত আপনি তমাম মশগুলিয়ত কো ছোড়কর আল্লাহ কে দিন কে তকাজো পে যাতে থে। আর ও মজদুর জিনকে পাস মে দোস্ত মাল নহীন হোতা থা, ও ভি আপনি আপ কো আল্লাহ কি রাহ মে নিকালতে থে। ইয়ে মেরে দোস্ত সাহাবা জিন্দগি মে জো ওয়াকিয়াত মিলতে হ্যায় কি কীকর কে পত্তে সুখে পত্তে পানি মে ভিগো কর খায়ে হ্যায় আর আল্লাহ কে দিন কা কাম কিয়া হ্যায়। আর আল্লাহ কে তাই নবী আলাইহিস সালাত ওয়াস সালাম কি জিন্দগি মে দেখে কি আসলাম কে ঘর কা হাল কিয়া থা, এক এক চাঁদ দো দো চাঁদ তিন তিন চাঁদ দো দো মহিনো মে দেখ লিয়া করতে থে আসলাম কে ঘর ওয়ালে, আর ঘর মে কুছ পক্কা নহীন থা। ইন হালাত মে ভি আল্লাহ কে দিন কে তকাজো কো পুরা কিয়া আর হাল মে, আর সাহাবা মে ভি আপনে আপ কো হর হাল মে আল্লাহ কে দিন কে তকাজে কো পুরা কিয়া, হর হাল মে আল্লাহ কে দিন কি মেহনত কো করতে রহে আর আল্লাহ সে মানতে রহে। ইনকি কুরবানি আল্লাহ কে জমা হতি চলি গই, জো কুরবানিয়া খুদা চাহতা থা উন কুরবানিয়ো কো সাহাবা নে পেশ কর দিয়া, তো আল্লাহ নে ফির আপনে কুদরত সে আপনে দিন কো দুনিয়া মে জিন্দা কিয়া, মক্কা মে হামেশা কে লিয়ে জিন্দা কর দিয়া, আর হামেশা কে লিয়ে মক্কা মুকাররমা মে আল্লাহ নে আপনে নাফরমানো কা দাখিল হোনা মানা কর দিয়া কি আব কোই মুশরিক মক্কা মে দাখিল নহীন হোগা। জো মক্কা মুসলমানো কে লিয়ে মুশকিল থা, মক্কা ওয়ালো নে ঈমান ওয়ালো কা দাখিল মে রোজ মানা কিয়া থা, ইয়াহ কো ঈমান ওয়ালা নহীন রহ সকতা। আল্লাহ নে উন সাহাবা কি কুরবানিয়ো পর এক ওয়াক্ত আয়া কি আল্লাহ নে হামেশা কে লিয়ে মুশরিক কা দাখিল উস মক্কা মে মানা করা কর মেরে দোস্তো মানা কর দিয়া। ইসলিয়ে মেরে ভাইও, আল্লাহ বড়ে কুদরত ওয়ালে হ্যায়, আগর হম সাহাবা কে নকশে কদম পর আল্লাহ কে দিন কি মেহনত কে লিয়ে কুরবানিয়া দেতে হুয়ে আল্লাহ কে লিয়ে মেহনত করেঙ্গে, হামারা কোই মকসদ না হো, হামারা এক হি মকসদ হ্যায় আল্লাহ কা কলমা দুনিয়া মে বুলন্দ হো, আল্লাহ কি মখলুক খুদা কি মারিফত হাসিল করকে আল্লাহ কি ইতাআত ওয়ালি জিন্দেগি গুজারনে ওয়ালি বন যায়, আর হামসে আল্লাহ রাজি হো যায়। ہمیں تو اللہ کی رضا پوچھنی چاہیے اور اس کے لیے سب لگاتے ہوئے محنت کریں گے اور راتوں کو اٹھ کر خدا سے مانگیں گے تو اللہ تعالیٰ شان ہو ہمیں محروم نہیں کرے گا. وہ ایک محنت زندہ کرنی ہے اور اس محنت میں سب کو لگانا ہے, مردوں کو, عورتوں کو, بچوں کو, بڑوں کو, مزدوروں کو, غریبوں کو, مالداروں کو, سب پر چھپ کے پاس جانا, سب کی خوشامد کرنا اور سب کی خوشامد کر کے نبی والی محنت کے لیے تیار کرنا. یہ ایک محنت ہے میرے دوستوں جس کی ترتیب آپ کو سمجھائی جاتی ہے روزانہ کی محنتوں میں. گھر گھر جانا, ایک ایک فرد کی ملاقات کرنا اور ایک ایک فرد کو بات سمجھا کر مسجد والا بنانا, یہ محنت تو مسجد سے چلی ہے, اس کا تعلق مسجد سے جڑے اور مسجد میں آئے, اپنا وقت مسجد کو دے اور مسجد میں تعلیم کے حقوں میں, ایمان کی دعوت میں, آنے والے مہمانوں کی خدمت میں, سیکھنے سکھانے میں یہ اپنا وقت گزارے اور اپنے آپ کو لگائے اور اسی مسجد سے پھر اللہ کے دین کے تقاضوں کی بنیاد پر دنیا کے ملکوں میں جماعتیں بن بن کے یہ اللہ کی راہ میں نکل رہے ہوں. ہماری ہر مسجد مسجد نبوی کا نمونہ بنے اور ہمارا ہر گھر مدینہ والا عوام کی طرح ایمانی محنت, ایمانی اعمال, ایمانی زندگی سے آباد ہو رہا ہو اور فرد سے ہر گھر سے پورے عالم کی فکریں ہو رہی ہوں. عورتیں مرد سب اپنے آپ کو نبی کا امتی قرار دے کر پورے عالم کی ذمہ داری اٹھاتے ہوئے زندگی گزار رہے ہو, اتنے عظیم مقصد کے لیے اجتماع ہے اور اجتماع سے مانگا جا رہا ہو کہ ہر فرد اپنی جان مال کو دے کر اللہ کے دین کے تقاضوں پر دور سے دور جائے اللہ کی بات کو لے کر اور ایک ایک انسان تک اللہ کی دین کی دعوت پہنچ جائے, اس کی فکر میں اپنی جان مال کو کھپائے. لہذا آپ آزاد کیوں ہی بیٹھے رہے, تشکیل کے وقت میں اٹھنا مناسب نہیں ہے, تشکیل کے وقت میں اٹھنا دین کو نقصان پہنچانا ہے. اپنے آپ کو بیٹھو, اگر ہماری ہمت نہیں پڑتی بیٹھے بیٹھے اللہ کے سامنے ندامت کرو, اے اللہ تیرے دین کا تقاضا آیا, میری ہمت نہیں ہو رہی, مجھے معاف کر دے اور مجھے تیرے دین کے لیے قبول فرما لے. اگر بیٹھے میرے دعا کرو گے اور اللہ کی مدد سے ہو جاؤ گے اور اس مجمعے کے دعا مانگو گے کہ اللہ تیرے نبی کی امت ہے اور تیرے نبی والی محنت کے لیے اس سے وقت مانگا جا رہا ہے, اللہ اسے قبول کر لے, ہم سب کو ہمت نہ فرما دے. بیٹھے میرے دعا کرتے رہو گے اور انشاءاللہ اپنی مسئلے کوشش کرتے رہو گے, خدا ہمیں محروم نہیں کرے گا. لہذا پورے مجمع سے ہمارا میں تو تقاضا ہے کہ اخیر تک بیٹھے اور تشکیل میں ہمارا ساتھ دیں. بولیں گے بھائی, بولو, کرنا ہے بول کے پورا.